আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সলাত। এটি যতগুলো আমল আছে একজন মুমিনের জন্য, সব আমলের এক নম্বর আমল, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা সবার আগে, এই আমলটার নাম হলো কি, কথা বলেন, সলাত, যেটাকে আমাদের বাংলাদেশে কি বলে, নামাজ, ফার্সি ভাষায় নামাজ বলে, কিন্তু কোরআন সুন্নার ভাষা হইল সলাত। এখনো বাংলাদেশে অনেক মানুষ আছে সলাত বুঝে না। আমি অনেক এলাকায় দেখছি সলাত জিজ্ঞাসা করলে মানুষ বুঝে না যে সলাতটা কি জিনিস, নামাজ বললে বুঝে মোটামুটি, সলাত বুঝে না। তো আমরা তো আলহামদুলিল্লাহ এই এলাকা আমি জানি যে আগে থেকেই আলহামদুলিল্লাহ আকীদা সহি, আমল সহি, আলহামদুলিল্লাহ সহি আকীদার এলাকা। এই এলাকার ভাই বোনেরা আলহামদুলিল্লাহ এগুলোর সাথে অনেক আগ থেকে পরিচিত আলহামদুলিল্লাহ। তাহলে এই বিষয়টা, যে বিষয়টা আমাদের আলোচনার বিষয় সলাত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ব্যাপারে কোরআনে কারিম এবং হাদিসের মধ্যে যে বর্ণনা এসেছে, এই আয়াতগুলো আর হাদিসগুলো বর্ণনা করলে আমরা এক মাসেও শেষ করতে পারবো না। যদি শুধু সলাতের ব্যাপারে কোরআনে কারিমের যে আয়াতগুলো এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো এসেছে, দুনিয়ার এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবের মধ্যে কিতাবু সলাত নামে একটা অধ্যায় নেই, যে অধ্যায়ে শত শত হাদিস বর্ণনা করা হয়েছে, এগুলো বর্ণনা করলে এক মাসেও আমাদের শেষ হবে না। আমরা শুধু অল্প কয়েকটি আয়াত এবং অল্প কয়েকটি হাদিস আমরা এই সলাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? জি, তো সবাই আবার দেখে ঘুমাই গেছেন, কথা বলতেছেন না। আল্লাহ পাক আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন? ইবাদতের জন্য। একটা আয়াত আছে, এটা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, এটা তো বাংলা, এটা আমরা সবাই জানি। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতিকে আর মানব জাতিকে, এই দুটি জাতিকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি একটা মাত্র উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ বলেন! আমাদের দেশের বক্তারা আমাদের অভ্যাস খারাপ করে দিছে। আমাদের দেশের বক্তারা বলে যে সবাই বলেন সুবহানাল্লাহ, তখন সবাই জোরে কয় সুবহানাল্লাহ, বক্তারাই শুধু জোরে বলতে পারে। হ্যাঁ, এই জন্য এটা সুন্নতের খেলাফ, বক্তা নির্দেশ দিবে না। আপনি আমি নিজের থেকে বলবো সুবহানাল্লাহ, আয়াত শুনবো, হাদিস শুনবো, আর বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো নিজে নিজে বলতে হবে। এটা জিকিরের মজলিস, জিকিরের মাহফিল, জিকির আমার মুখে অনবরত চলতেই থাকবে, কানে শুনবো মুখে জিকির। কিন্তু আমরা অভ্যাস হয়েছে যে সবাই বলেন সুবহানাল্লাহ, তারপরে সবাই জোরে কয় সুবহানাল্লাহ, তারপরে মাহফিলে আসলে সবাই কয়, সবাই জোরে বলেন আমিন, শ্রোতারা সবাই কয় আমিন, ওয়াজ মাহফিলে চিৎকার মেরে বলেন, জোরে বলেন আমিন, মসজিদে জোরে আমিন বললে কয় ফেতনা, কি বলেন? ওয়াজ মাহফিলে কয় জোরে বলেন, চিৎকার করে বলেন আমিন। এখানে আমিন বলি যদি এই পর্দা, এই মাহফিলের হ্যান্ডেল তন্ডেল সব ছিঁড়ি ফেলান তাও অসুবিধা নেই, মসজিদে যায় যদি একটু বলতে পারেন আমিন, বরবাদ। তাহলে এখানে এত জোরে সজোরে মসজিদে গেলে এত আস্তে আস্তে, মসজিদে গেলে জোরে বলা যায় না, মসজিদে গেলে জোরে বললে ফেতনা হয়। এই সজোরে বলেন, চিৎকার করে বলেন, এটা বলাটা সুন্নতের খেলাফ, এজন্য নিজের থেকে বলার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদতটা আল্লাহ পাক বিভিন্ন পদ্ধতি, ইবাদতের বিভিন্ন উপায়, বিভিন্ন মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাই দিয়েছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানিয়েছেন কালব। কি বানিয়েছেন? কালব, কালব, কলব, কলব চিনেন? জি, কলব বুঝেন? কলব, আরে কলব, মানুষের শরীরে কই না কলব আছে, এই কলবটা আল্লাহ পাক ইবাদতের জন্য বানিয়েছেন। কলবটা কোন জায়গায়, কলব কোথায় থাকে বলেন দেখি? বুকের ভিতরে না মাথার ভিতরে? বুকের ভিতরে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা ইযা সালাহাত জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। ইন্নাফিল জাসাদে মুদগা, শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, এটা ঠিক হইলে শরীরের সব ঠিক থাকে, এটা গন্ডগোল হইলে শরীরের সব কিছুর মধ্যে গন্ডগোল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কালব, এটা হলো কালব। এই কালবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইবাদত নির্ধারণ করে দিছেন, যেমন ঈমান। ঈমান আনতে হয় কিসে বলেন দেখি? ঈমান থাকে কোথায়, ঈমানের জায়গা কোথায়? কালবে, কালবে। ইমানের স্থান, ইমানের জায়গা হইল কালব। মাঝে মাঝে কালবের রোগে ধরে, কালবের রোগে ধরলে ইমানের রোগে ধরে। কালবেরও কিছু রোগ আছে, রোগ আছে না? কথা বলেন, আমার কথা বুঝতেছেন? কালবেরও কিছু রোগ আছে, কলবের কিছু রোগ হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের কালবের ভিতরে রোগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগগুলোকে আরো বাড়াই দিছেন। তাহলে কালবের কিছু রোগ হয়, এই কালবের রোগগুলো ইমানের রোগ। কালব যদি সুস্থ থাকে, রোগমুক্ত থাকে, ওই কালবের নাম হলো কালবে সালিম। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইজ্জা রাব্বাহু বিকালবিন সালিম। ইব্রাহিম যখন আল্লাহর কাছে আসে তখন তার অন্তরটা ছিল কালবে সালিম, সুস্থ কালব, শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, যায়িক মুক্ত, শাক মুক্ত, এরকম রোগগুলা থেকে মুক্ত যে কালব, এটা হলো কালবে সালিম, মানে সুস্থ নিরাপদ কাল। ইমানটা হয় কালবের মধ্যে, কিন্তু কালবটা হইল বীজ লাগানোর জায়গা, মানে এটা হলো আপনি বীজটা এখানে বপন করবেন কালবের মধ্যে। ইমানটা বপন করবেন কোথায়? কালবের ভিতরে। বপন করার পরে এবার ইমানের শাখা প্রশাখা গজাইতে থাকবে চারিদিকে, এটা থাকবে ভিতরে, কিন্তু বাহিরে এটা প্রকাশ পাবে। ভিতরে যখনই ইমানটা ঢুকবে, ইমানের গাছটা লাগাইবেন, ইমানের বীজটা লাগাইবেন, তখন আবার এটা চারিদিকে বিস্তার লাভ করে। এই ইমানের গাছ লাগাইছেন, এটার প্রমাণ হইল কি? সালাত, নামাজ। ভিতরে আপনি যদি গাছ লাগান ইমানের গাছ, ওই ইমানের গাছটাই শাখা প্রশাখা বের করবে সালাতের মাধ্যমে, সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার ভিতরে ঈমান আছে কি নাই এটা বোঝা যাবে নামাজের মাধ্যমে। নামাজ যদি ঠিক থাকে, আমি আপনি বুঝবো আমার আপনার ঈমান ঠিক আছে। নামাজ যদি ঠিক না থাকে, বুঝতে হবে আমার আপনার ঈমান ঠিক নাই। কিন্তু আমাদের দেশে নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে, থাকে না? কমিয়া, নামাজ না পড়লে কি হইব, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব শক্তিশালী, ইমান ঠিক আছে আমার, তুমি নামাজ পড়লেও তোমার ইমান ঠিক নেই, এরকম বলো না। এখন নামাজে পড়ে না ইমান ঠিক থাকলো কেমনে? ইমান যদি ঠিকই থাকে তো নামাজ কেন পড়ে না? কারণ ইমান আর নামাজ, ইমান আর সালাত একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইমান আছে যেখানে, সলাত আছে সেখানে, ইমান নাই যেখানে, সলাত নাই সেখানে। এটা একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইমান ঢুকলেই বাহিরে সলাত এসে যাবে, ইমান নাই সলাত নাই। এই কথাটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না, তোমাদের ঈমানকে ধ্বংস করতে চান না। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ঈমানাকুম অর্থ হইল সলাতাকুম, তোমাদের সলাতকে তোমাদের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সলাত শব্দটাকে নামাজকে আল্লাহ পাক ঈমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ, ইমান আর সলাত একটা আরেকটার পরিপূরক। আল্লাহ পাক ইমান শব্দ দিয়ে সলাত বুঝাইছেন। এই জন্য আপনি জাকাত দিলেন না, কবিরা গুনাহ হয়েছে কিন্তু ইমান আছে। হজ করেন নাই, কবিরা গুনাহ হয়েছে কিন্তু ইমান আছে। রোজা রাখেন নাই, গুনাহ হয়েছে কিন্তু ইমান আছে। কিন্তু নামাজ পড়েন নাই, খালি গুনাহ হয় নাই, ইমানও নাই। নামাজ পড়েন নাই, আমও গেছে সালাও গেছে, মানে ইমানও গেছে আমলও গেছে। একমাত্র একটা ইবাদত সলাত, নামাজ, এটা একমাত্র ইবাদত যেই ইবাদত ইমানের সাথে সম্পৃক্ত। বাকি ইবাদত ইমানের সাথে সম্পৃক্ত না। বাকি ইবাদত আপনার না পড়বেন গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, তওবা করবেন আল্লাহ পাক মাফ করে দিবেন। কিন্তু সলাতটা শুধু গুনাহ হয় না, ইমানও চলে যায় সলাত ছেড়ে দিলে। এটা এমন আবাদত, এটা ইমান ভিতরে থাকলে এটা বাহিরে দেখা যাবে, ইমানের বহিঃপ্রকাশ। কারণ আল্লাহ পাক এটাকে ইমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনাশ শিরকে ওয়াল ওয়া বাইনাল কুফরে, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন মুমিনের মাঝে আর একজন কাফেরের মাঝে, একজন মুশরিকের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। কি সুবহানাল্লাহ কইবেন না? নাউযুবিল্লাহ। জি নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা নিজে নিজে বলবেন এগুলো নাউযুবিল্লাহ, হাদিস শোনার পরে, আয়াত শোনার পরে বলবেন। আস্তে আস্তে অভ্যাস করতে হবে এগুলোর। আর কতকাল এভাবে চলবে? আমাদের সম্মানিত যে ভাইয়েরা জন্মগত ভাবে আমাদের ভাইয়েরা সহি আকিদার মধ্যে আছেন, আহলে হাদিসের মধ্যে আছেন, এই সমাজগুলো ঘুমিয়ে গেছে, এগুলো আস্তে আস্তে ঘুমাই পড়ছে, এগুলোর মধ্যে আস্তে আস্তে পর্যায়ক্রমে বেদাত ঢুকে গেছে। আশ্চর্যের বিষয়, এখন অনেক আহলে হাদিস এলাকায় গেলে দেখি যে বেদাত ঢুকে গেছে, অথচ এগুলো বেদাত মুক্ত, শেরেক মুক্ত এলাকা, শেরেক মুক্ত অঞ্চল, বেদাত মুক্ত অঞ্চল। এবং বর্তমানে এমনও শুনি যে আহলে হাদিস এলাকা, ওই এলাকায় নাকি বেনামাজিও আছে। আপনাদের এলাকা তো নাই আলহামদুলিল্লাহ, নাকি আছে? কি বলেন, এটা না আহলে হাদিস এলাকা? আহলে হাদিস এলাকা নামাজ পড়ে না, এটা কি এমন করে হয়? যিনি নামাজ পড়েন না উনি কি আহলে হাদিস থাকতে পারে? কি বলেন, হাদিস মানে কি? হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ। যিনি আহলে হাদিস তিনি কোরআনও মানেন সুন্নাহ মানেন। তাহলে কোরআন আর সুন্নায় নামাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে আল্লাহর বান্দা কোরআনের কথাও মানে না, হাদিসের কথাও মানে না, এই আল্লাহর বান্দা আহলে হাদিস থাকে কেমনে? কি বলেন? তাহলে যিনি নামাজ পড়েন না উনি আহলে হাদিস থাকতে পারেন না। কিন্তু এটা কল্পনার বাহিরে ছিল যে আহলে হাদিস হবে আবার নামাজ পড়বে না। কিন্তু দেখেন কি দুঃখের বিষয়, আজকে আহলে হাদিস সমাজেও এটা ঢুকে গেছে। তবু আলহামদুলিল্লাহ এখনো আমি লক্ষ্য করে দেখছি বাংলাদেশে কোরআন এবং সুন্নাহকে বেশি মহব্বত করে আহলে হাদিসের ভাই বোনেরা। আপনি অন্য এলাকায় আমরা যা বয়ান করি, আহলে হাদিস এলাকায় বয়ান করি, কিন্তু তুলনামূলক আহলে হাদিস এলাকাগুলোতে আমি দেখেছি 90% শ্রোতা আসে কোরআন আর সুন্নার বয়ান শোনার জন্য, কিন্তু অন্যান্য এলাকায় দেখা যায় 10% আসে কোরআন সুন্নার বয়ান শোনার জন্য, 90% আসে বিভিন্ন রকমের গান শোনার জন্য, কিচ্ছা কাহিনী শোনার জন্য। এটা আমার নিজের নিজস্ব জরিপ, আলহামদুলিল্লাহ এখনো ইচ্ছা তোরাটা আছে যে কোরআন এবং সুন্নাকে ভালোবাসেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই ভালোবাসাটাকে আমলে রূপান্তর করে দিন, সকলে বলি আমিন। তাহলে এক নম্বরে নামাজের সম্পর্ক ইমানের সাথে, নামাজ আছে ইমান আছে, নামাজ নাই সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের এজমা ছিল, জামিয়া তিরমিজির মধ্যে আসছে, হাদিস আসছে সরাসরি, সাহাবাই কেরাম আর কোন ইবাদত ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সলাত ছেড়ে দিলে, নামাজ ছেড়ে দিলে এটাকে কুফরি মনে করতেন। এই ব্যাপারে সমস্ত সাহাবাই কেরামের এজমা ছিল। আপনি আমি সহজে বুঝতে পারি যে ইমান না থাকলে আমার, সলাত না থাকলে ইমান থাকে কিভাবে। এক বাচ্চা রাত্রে ঘুমানোর সময় মাকে বলতেছে যে আম্মা, রাত্রে যখন আমার টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে, টয়লেটে যাওয়ার দরকার হবে, আম্মা আমাকে আপনি সুন্দর করে ডাকে দিবেন। বাচ্চা দায়িত্ব দিয়ে ঘুমাইতেছে কাকে, মাকে দায়িত্ব দিতেছে যে আম্মা রাত্রে যখনই আমার টয়লেটে যাওয়ার দরকার হইব তখন আপনি আমাকে ডাকে দিবেন। মা বলতেছে বাবারে, টয়লেটে যাওয়ার যখন দরকার হবে আমি মা তোমাকে ডেকে ঘুম থেকে তোলা লাগবে না, তোমার টয়লেটের প্রয়োজন হইলে তোমার টয়লেটেই তোমার এই ডাকে তুলে ফেলবে। টয়লেট এমন এক জিনিস যে জিনিস প্রয়োজন হইলে তোমাকে এই টয়লেটে ঘুম থেকে টেনে তুলে ফেলবে। রাত্রিবেলায় তোমার জিনের ভূতের ভয়, বিভিন্ন রকমের ভয়, ঘর থেকে তুমি বাইর হও না, কিন্তু যখন টয়লেটের প্রয়োজন দেখা দিবে জিন ভূতের ভয় সব চলে যায়, তুমি দৌড়াই টয়লেটের দিকে দৌড় দিবা, রাত্রে উঠে মা ডাকা লাগবে না। ইমান এমন এক জিনিস, ইমান একটা চুম্বকের মতো জিনিস। আল্লাহর কোন বান্দা বান্দির ভিতরে যদি এই ইমান ঢুকে যায়, যখন এই মসজিদের মধ্যে আজান হওয়া শুরু হয়, মসজিদের মধ্যে যখন ঘোষণা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই ঘোষণাগুলো যখন মসজিদের মাইকে হওয়া শুরু হয় আল্লাহর বান্দা বান্দির ইমান যখন ভিতরের থেকে শুনতে পায়, শোনার পরে তার ভিতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় ওই ইমানের টানে সে মসজিদের দিকে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ একবার, যদি ভিতরে ইমান না থাকে অথবা ইমান যদি মারা যায় অথবা ইমান যদি অসুস্থ হয়ে যায়, তার সামনে হাজারো বার আজান হবে, কোনো নড়াচড়া হবে না, কোনো প্রতিক্রিয়া হবে না। যখনই কোনো প্রতিক্রিয়া নাই বুঝতে হবে আমার ইমানের সমস্যা, আমার ইমান অসুস্থ হয়ে গেছে। ফজরের আজান হয়েছে, ইমান যদি ভিতরে থাকে আমার ইমানেই আমার টেনে ঘুম থেকে তুলে ফেলবে, যদি আমার ইমান ঘুম থেকে টেনে তুলতে না পারে বুঝতে হবে আমার ইমানে গন্ডগোল, ইমানে সমস্যা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী সালাত হলো ফজরের সালাত আর ইশার সালাত। ফজরের আজান হইলে মুনাফেক ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু ইমানদারের জন্য ঘুম থেকে ওঠা সহজ, কারণ ইমানে টানে তুলে ফেলে। আর ইমান যদি না থাকে, ইমানে যদি মুনাফেকি ঢুকে, ইমানে যদি কুফরি ঢুকে, তাহলে ওই ইমানে ফজরের সময় টেনে তুলবে না। তাহলে প্রতিদিন আমি আপনি হিসাব করে ফেলতে পারি যে আমার ইমানটা ঠিক আছে কিনা, নাকি ইমানে মুনাফিকি ঢুকে গেছে, কুফরি ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে, ফজরের সময় পরীক্ষা হয়ে যায়। যদি ফজরের সময় আমি আজান শুনলে উঠে যেতে পারি বুঝতে হবে আমার ইমানটা এখনো ঠিক আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোনো মানুষকে দেখো ইয়াতাদুল মাসাজিদ মসজিদে যাতায়াত করে, মসজিদে আসা যাওয়া করে, ফাশহাদু লাহু বিল ঈমান, তখন তোমরা তার ঈমানের সাক্ষী দিও, তার ভিতরে ঈমান আছে এটা সাক্ষী দিও। অর্থাৎ তার ভিতরে ঈমান আছে এটা বোঝা যাবে সে মসজিদে আসা যাওয়া করে, মসজিদে গমন করে, জামাতে সালাত আদায় করে। জামাতে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, নামাজের খবর নাই, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই, ঈমান অসুস্থ হয়ে গেছে, ঈমান রোগে ধরে গেছে বা ঈমানের মৃত্যু হয়ে গেছে। দুই নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে আল্লাহ তৈরি করছেন কিসের জন্য? এবাদতের জন্য। তাহলে এই যে আমাদের চতুর্পাশে যত মাখলুকাত আছে এদেরকে আল্লাহ কিসের জন্য বানাইছে বলেন তো দেখি? এই যে আমাদের চতুর্পাশে গাছপালা, তরু, লতা, গরু, ছাগল, মহিষ, ভেড়া, আরো অসংখ্য মাখলুকাত আছে না, এদেরকে আল্লাহ পাক কেন বানাইছেন? জি মাশাআল্লাহ, দেখছেন সবাই পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যা কিছু বানাইছেন সব কিছু আল্লাহ তোমাদের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ, যা বানাইছেন জমিনে সব কার জন্য? তোমাদের জন্য, মানুষের জন্য। তাহলে মানুষ আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আর জমিনের সবকিছু মানুষের খেদমত করবে। সুবহানাল্লাহ। এখন যারা আমাদের খেদমত করে, যারাদেরকে আমাদের জন্য আল্লাহ বানাইছেন, তারা আল্লাহর ইবাদত করে কিনা বলেন তো দেখি? করে, করে। এখন তাদের কিন্তু ইবাদতের দরকার নাই, কিন্তু তারাও ইবাদত করে, করে না? আল্লাহর জমিনে যতগুলো মাখলুকাত আছে দেখবেন চার রকমের ইবাদত করে। কয় রকমে? চার রকমের ইবাদত করে জমিনের মাখলুকাত। এক ধরনের মাখলুকাতের প্রতি লক্ষ্য করে দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দগি, পুরা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে। কোন মাখলুকাত বলেন দেখি? যে মাশাআল্লাহ, দেখছেন সবাই জানে। এই যে চতুর্দিকে তাকালে দেখবেন এই গাছপালাগুলো সারা জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতেছে, করতেছে না? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন ওয়ান নাজমু ওয়াসাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াসাজারু ইয়াসজুদান, জমিনে যত গাছ আছে যত নক্ষত্র রাজি আছে সবাই ইয়াসজুদান, আল্লাহকে সাজদা করে। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত করে। তাহলে জমিনে যত গাছ আছে সমস্ত গাছপালা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু এই গাছপালাগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। আরেক ধরনের মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, যে মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে। দেখছেন না এরকম কোনগুলা বলেন দেখি? যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো দেখবেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রুকুর হালতে, রুকু অবস্থায় বানাইছেন, রুকু অবস্থায় ইবাদত করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাখলুকাত বানিয়েছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করেন। এরকম মাখলুকাত দেখছেন? জি, সাপ, বিচ্ছু, এই জাতীয় অনেক মাখলুকাত দেখবেন মাটির সাথে লেগে সেজদার মতো হয়ে জমিনে চলাফেরা করে, আছে না? অসংখ্য মাখলুকাত আছে জমিনে, এরা সেজদারত অবস্থায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এরা ইবাদত করে। আরেক ধরনের মাখলুকাত দেখবেন যে মাখলুকাত গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাশাহুদ অবস্থায়, বৈঠকরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এরকম দেখছেন? পাহাড় গুলোর দিকে তাকিয়ে দেখবেন পাহাড় গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাশাহুদ অবস্থায় আত্মা ইয়াতসুরতে ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাথর বসিয়ে রেখেছেন, যে পাথর গুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাশাহুদ অবস্থা আল্লাহর ইবাদত করেন। তাহলে আমরা দেখি জমিনে এক একটা মাখলুকাত এক এক রকমের আল্লাহর ইবাদত করে, কিন্তু একই মাখলুকাত একই প্রাণী দুই ভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ পাক যেই মাখলুকাত তাকে যেভাবে বানাইছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এক হালতে ইবাদত করে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার জন্য বানাইছেন সে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, যাকে রাব্বুল আলামিন রুকু অবস্থায় বানাইছেন সে রুকু অবস্থায় ইবাদত করে, যাকে সাজদা অবস্থায় বানাইছেন সাজদা অবস্থায় ইবাদত করে, যাকে বৈঠক অবস্থায় বানাইছেন বৈঠক অবস্থায় ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে শুধুমাত্র একটা মাখলুকাত বানিয়েছেন, যেই মাখলুকাত দাঁড়ায় দাঁড়াইও ইবাদত করতে পারে, রুকু অবস্থায়ও করতে পারে, সাজদা অবস্থায়ও করতে পারে, আত্তাহিয়াতুর সূরতে বসে বসে আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ, সে মাখলুকটা কোনটা? মানুষ। সুবহানাল্লাহ, এরা দাঁড়ায় দাঁড়াইও ইবাদত করতে পারে, রুকুও করতে পারে, সাজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। অর্থাৎ পুরো মাখলুকাত পুরো সৃষ্টি জগতের সকল ইবাদতের সমন্বয় নামাজের ভিতরে সালাতের ভিতরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষের শরীরটা নামাজের উপযোগী করে বানাইছেন, আর কোন মাখলুকাতের শরীরকে বডিকে আল্লাহ নামাজের উপযোগী করে বানান নাই। এই জন্য আল্লাহ পাক শরীরের জোড়াগুলো দেখছেন, জোড়াগুলো কেমন নরম করে বানাইছেন। এই জোড়াগুলো যদি শক্ত করে বানাইতেন বা স্ক্রু দিয়ে বানাইতেন তাহলে আপনি দাঁড়ানো থেকে রুকু করতে পারতেন না, রুকু থেকে সেজদা করতে পারতেন না, সেজদা থেকে বৈঠক করতে পারতেন না। নামাজের ভিতরে প্রত্যেকটা জোড়া নামাজে অংশগ্রহণ করে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এমন একটা শরীরের জাররা পরিমাণ অংশ বাকি থাকে না যেই অংশটা নামাজের ইবাদতে অংশগ্রহণ করে না। আল্লাহ পাক মানুষের বডিটাকে শরীরটাকে নামাজের উপযোগী করে বানাইছেন। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, দুনিয়ার মানুষ কেন চিন্তা গবেষণা করে দেখে না তাকে কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তার সৃষ্টিটা দেখে না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে বলিয়ে দিছে, রবের থেকে গাফল করছে? আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইলাম, কত সুন্দর করে তোমার জোড়াগুলো সুবিন্যস্ত করলাম, একমাত্র তোমারে আমার ইবাদতের জন্য গোলামের জন্য উপযোগী করে বানাইছি। সুবহানাল্লাহ, এই জন্যই আল্লাহ পাক বলছে আমি মানুষের জিন বানাইছি আমার ইবাদতের জন্য, ওই গাছ আমার ইবাদতের জন্য এটা বলেন নাই, তারপরে গরু ছাগল চতুষ পর্যন্ত আমার ইবাদতের জন্য এটা বলেন নাই, তারপরে সাপ বিচ্ছুকে আল্লাহর ইবাদতের জন্য বলেন নাই, পাহাড় পর্বতকে আল্লাহর ইবাদতের জন্য বলেন নাই, মানুষের শরীরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উপযোগী করে বানাইছেন। সুবহানাল্লাহ, গভীরভাবে লক্ষ্য করে দেখবেন আমার আপনার শরীরটা একমাত্র নামাজের উপযোগী, আর কোন মাখলুকের শরীর নামাজের উপযোগী নয়। এই জন্য দুনিয়াতে যারা সাজদা করে না, যারা নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমরা কি ঠিক মতো নামাজ কায়েম করছিলে, নামাজ কায়েম করছিলে? তখন দেখবেন শুক্রবারে কিছু মুসল্লি আছে, আপনাদের এই এলাকায় নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, আসে পরে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনে চলে যায়, এরকম কিছু মুসল্লি থাকে। কেন থাকে? এরা হলো নিয়মিত নামাজি না, এরা হলো শুক্রবারের মুসল্লি। এরা যে শুক্রবারে মসজিদে আসছে এটা মানুষ জানবে কিভাবে? এই জন্য শেষে আসে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে আস্তে আস্তে সামনের দিকে যায়, যাতে মানুষ জানতে পারে যে উনি মসজিদে আসছে। এবং সামনে কমিটিতে যখন সভাপতি সেক্রেটারি বানাইব, তখন যাতে ওই ভাইকে কেউ বলতে না পারে আরে মিয়া হয়তো মসজিদে আসে না, এজন্য হে শুক্রবারে মসজিদে আসি সবাই দেখায় যে আমি মসজিদে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই জাতীয় কাজ যারা করে এটা হলো শয়তানের কাজ, আসে পরে আর মানুষকে ডিঙ্গে ডিঙ্গে সামনের দিকে চলে যায়। তারপরে দেখবেন ঈদের নামাজে, ঈদের নামাজে যাই দেখবেন রমাদান মাসে যারা রোজা রাখছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছে, এবাদত বন্দেগি করছে, তারা সেদিন প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতারে জায়গা পায় না। যারা বেনামাজি রোজা রাখে নাই দেখবেন নতুন নতুন যায় নামাজ, নতুন নতুন টুপি পাঞ্জাবি লাগাই প্রথম কাতারে যায় বসে রেছে। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন বান্দা তুমি আমাকে সালাত আদায় করছো কিনা, সেজদা করছো কিনা, তখন বেনামাজিরা সবার আগে বলবে রাব্বুল আলামিন আমাদের মতো পাক্কা নামাজি আর কেউ ছিল না, আমরা নামাজ পড়ি না, কে পড়ছে? কারণ বেনামাজির চোরের মার বড় গলা বলে না, বেনামাজির গলা বড়। কিয়ামতের ময়দানেও বলবে যে হ্যাঁ আমরা নামাজ পড়ি নাই, নিয়মিত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, জমিনে আমাকে অসংখ্য বার সাজদা করেছিল, দৈনিক কয়টা সাজদা বলেন তো দেখি, আপনারা অঙ্ক পারেন কিনা দেখি, অঙ্ক পারলে বুঝবো যে কথা সব ভালো করে বুঝছেন। একদিনে একজন মানুষের উপরে কয়টা সাজদা করা ফরজ বলেন দেখি আপনারা, ডেলি ২৪ ঘন্টার মধ্যে কয়টা সাজদা করা ফরজ? জি কয়টা? মাশাআল্লাহ, দেখছেন অনেকে বাইর করছেন, অনেক ভাই পারা নাই, এই এলাকা অঙ্কে দুর্বল, অঙ্কের টিচার কম মনে হয় এলাকায়, কি বলেন? একদিনে ১৭ রাকাত নামাজ ফরজ, তো ১৭ রাকাতে সাজদা কয়টা? ৩৪টা। একদিন ২৪ ঘন্টার মধ্যে ৩৬টা সাজদা ফরজ, তাহলে এক মাসে কয়টা বলেন দেখি এবার? ডেলি যদি ৩৪টা হয় ৩০ দিনে কয়টা? জি না হয় নাই, একদিনে হলো ৩৪টা, ১০ দিনে তো ৩৪০টা, আপনার ৩০ দিনে কয়টা? মাশাআল্লাহ, তো ভালো অঙ্কের পাওয়া গেছে, এক মাসে ১০২০টা সাজদা। আচ্ছা বলেন তো দেখি ইবলিস কয়টা সাজদা করে নাই, আল্লাহর কয়টা সাজদা লঙ্ঘন করছিল? একটা সাজদা লঙ্ঘন করার কারণে ইবলিস ইবলিস হয়ে গেছে। আমি আপনি প্রতি মাসে ১০২০টা সাজদা, প্রতিদিনে ৩৪টা সাজদা, এবার হিসাব করে দেখেন এক বছরে কয়টা, আজকে ৪০ বছর সাজদা করেন না কয়টা, তাহলে আমি আপনি শয়তানের গ্রেড হিসাবে যদি মার্কিং করি কত নম্বর গ্রেডে পৌঁছে গেছে, কি বলেন? ইবলিস খালি একটা সাজদা করে নাই, আল্লাহ পাক বেশি সাজদা দিতে বলে নাই। আল্লাহ পাক বলছেন কি, ওয়াকুল্লা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, আর ফেরেশতাদেরকে বলছেন ওয়াইদ কুল্লা লিল মালাঈকাতি ইসজুদু লি আদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক একটা সাজদা করতে বলছেন, ইবলিস একটা সাজদা করে নাই। ইবলিস একটা সাজদা লঙ্ঘন করার কারণে তার পরিণতি অবস্থাটা কি? আর আমার ভাইয়েরা এবং বোনেরা, দৈনিক ৩৪ বার আল্লাহর সাজদার নির্দেশ লঙ্ঘন করতেছি আমি আপনি, প্রতি মাসে ১০২০টা সাজদার নির্দেশ লঙ্ঘন করতেছি, এবার এক বছরে কয়টা? প্রায় ১২,০০০এর উপরে ১২,০০০ সাজদা প্রতি বছর লঙ্ঘন করতেছি এক বছরে নামাজ না পড়লে, তাহলে আমার আপনার অবস্থা কি হবে চিন্তা করে দেখছেন? তারপরেও কেমনে বসে আছেন যে ইমান ঠিক আছে, নামাজ নাই তারপরেও কয় ইমান ঠিক আছে? শয়তান কিভাবে দেখেন মানুষের মধ্যে, ওয়ালা উম্নি আন্নাহুম, শয়তান বলছে আমি তাদের ভিতরে আশা তৈরি করে রাখবো যে তোমার ইমান ঠিক আছে, তোমার ইমান ঠিক আছে, এই আশা ভরসা লইছে বসে থাকবে। দেখে ইবলিসের একটা সাজদাই পরিণতি আমার আপনার এতগুলো সাজদা লঙ্ঘন হচ্ছে, এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটা নামাজের উপযোগী করে বানাইছে। এজন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হাশরের ময়দানে হিসাব নেবেন কোন আমলের। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সলাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থেকে যেই আমলের হিসাব দিয়ে শুরু করবেন হিসাব নিকাজ, প্রথম হিসাব হলো নামাজ, প্রথম হিসাবটাই হলো সলাত। সলাত যদি ঠিক হয় তাহলে তার বাকি হিসাব ঠিক হওয়ার সম্ভাবনা আছে। সলাতের ভিতরে যদি গন্ডগোল হয় বাকি হিসাবগুলো ঠিক হওয়ার সম্ভাবনা কম, সে কিয়ামতের ময়দানে বরবাদ যদি তার সলাত বরবাদ হয়ে যায়। সলাত কায়েম না করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলেন দেখি? অনেকে বলে না, মনে হয় জান্নাতে যাইতে পারে নাকি? কোথায় যাবে কেমনে জানলাম? জি, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুদাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করেছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে, কোন কারণে কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামে আসার তো কোনো কারণ দেখি না, কারণ আমি আল্লাহ যুগে যুগে কত নবী পাঠাইলাম, কত আসমানি কিতাব পাঠাইলাম, কত দায়ী পাঠাইলাম। তোমাদের কাছে বারবার বলা হয়েছে এই সলাত কায়েম না করলে, এই আমল না করলে, ঈমান না আনলে জাহান্নামে যেতে হবে, তারপরেও কেন তোমরা জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা কয়েকটা জিনিসের কথা বলবে। এক নম্বরে যে জিনিসটির কথা বলবে সেটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছে। তাহলে মুসল্লি না হইলে জাহান্নামে যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলে দিয়েছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো যে আমরা মুসল্লি ছিলাম না, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতাম না। কোরআনে কারিমে আল্লাহ পাক সবচেয়ে বেশি যে আমলটা নির্দেশ দিয়েছেন সেটা কি? সালাত। বারবার একটা আয়াত আসছে কোরআনে কারিমে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, বারবার আসছে কোরআনে কারিমে। তাহলে এই নির্দেশটা আল্লাহ পাক বেশি দিছেন এই জন্য যে এটা বেশি জরুরি, বেশি গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ পাক বারবার স্মরণ করাই দিছেন। সলাত এমন একটি আবাদত যেই আবাদতের ভিতরে, এক আবাদতের ভিতরে সমস্ত আল্লাহর জিকির সন্নিবেশ করা হয়েছে। এক আবাদতের মধ্যে আল্লাহর যত জিকির আছে সব জিকিরকে একত্রিত করা হয়েছে, এজন্য এটাকে বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির সলাত। অর্থাৎ সলাতের সাথে অন্য কোন জিকিরের তুলনাই হয় না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন এই সলাতটা হলো সবচেয়ে বড় যিকরুল্লাহ, সুবহানাল্লাহ। সলাতের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু আল্লাহর জিকির আর আল্লাহর জিকির। প্রথমে শুরু হয় তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, সানা পড়ে আল্লাহর জিকির, কোরআন তালাওয়াত আল্লাহর জিকির, রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর জিকির, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর জিকির। এইভাবে প্রত্যেকটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জিকিরে ভরপুর হলো সলাত। এজন্য যিনি সলাত কায়েম করেন না তিনি আল্লাহর জিকির করেন না, তিনি আল্লাহর জিকির থেকে গাফেল। কোন লোক যদি একটা নদীতে বা একটা পুকুরে গোসল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হালিয়া বকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, কখনো থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক পাঁচবার সালাত কায়েম করে তার শরীরেও কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, দৈনিক পাঁচবার গোসল করলে যেমন শরীরের ময়লা আবর্জনা সব চলে যায়, দৈনিক পাঁচবার সালাত কায়েম করলে তার সব গুনাহ খাতা সব রাব্বুল আলামিন মুছে দেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাইতে হইলে সালাত লাগবে, নামাজ লাগবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আমাকে আপনাকে চিনতে হবে। এই চিনার আলামত হইল ওজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। ওজুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা, চেহারা, হাত, পা, এগুলোর মধ্যে থেকে ঘোররাম মহাজালিন, এগুলোর মধ্যে থেকে শুভ্রতা প্রকাশ পাবে, শুভ্রতা বের হবে। এই শুভ্রতা দেখেই বোঝা যাবে যে এটা নামাজে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি ঘোররাম মহাজালিন, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে ঘোররাম মহাজালিন বলে ডাকা হবে। ঘোররাম মহাজালিন মানে ছাদ কোপালি, ছাদ কোপালি বুঝেন তো, মানে দেখবেন যে ঘোড়া বা ছাগল বা ভেড়া 15-20টা আছে, সব এক কালারের, একটার এখানে কপালের উপরে আলাদা একটা দাগ আছে, দূরের থেকে দেখলে বোঝা যায়, চিনা যায়, এটা হলো ছাদ কোপালি। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হবে ছাদ কোপালি, এদের ওজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুভ্রতা প্রকাশ পেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কবরস্থানে গেলেন, কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে চাইতেছে আমি আমার ভাইদেরকে একটু দেখতাম, আমি আমার ভাইদেরকে একটু দেখতে চাই। সাহাবায়ে কেরাম বলেন, আওয়ালাসনা ইখওয়ানুকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল বললেন, না তোমরা আমার ভাই না, আনতুম আসহাবি, তোমরা হইলে আমার সাহাবি, আমার সাথী, আমার বন্ধু। আমার ভাই হলো তারা যারা এখনো জমিনে আসে নাই, এক সময় পর্যায়ক্রমে আসবে, ওই উম্মত গুলো হলো আমার ভাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো তাদেরকে দেখেন নাই, কিয়ামতের ময়দানে আপনি তাদেরকে চিনবেন কিভাবে? আপনার ওই ভাইদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব, আর আমার ভাইয়েরা গোররাম মহাজ্জালিন মিনাসারিল বুদু, ওজুর সিন্নের শুভ্রতা নিয়ে নিয়ে আমার ভাইয়েরা হাউজে কাউসারের দিকে আসতে থাকবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করতে হলে, হাউজে কাউসারের দিকে আসতে হলে ওযু করতে হবে, বেশি বেশি ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। ওযু করতে হবে মানে নামাজ পড়তে হবে, আবার ওযু করে করে বসে থাকলাম নামাজ পড়লাম না, এরকম না। ওযু করা মানে নামাজ পড়া, নামাজের উদ্দেশ্যেই ওযু। এই ওযু যত বেশি হবে, এই অঙ্গ প্রত্যঙ্গের শুভ্রতা আলো তত বেশি হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, রাসূল আপনাকে হাউজে কাউসার দিলাম, এই হাউজে কাউসার পাইতে হলে দুইটা ইবাদত বেশি বেশি করতে হবে। একটা হলো ফসল্লি লিরাব্বিকা, বেশি বেশি নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে, সালাত লাগবে বেশি বেশি হাউজে কাউসার পাইতে হইলে, না হয় হাউজে কাউসার পাওয়া যাবে না। হাউজে কাউসার কি আপনারা চান? আল্লাহ পাক আমাদের সবাইকে হাউজে কাউসারের পান করার তৌফিক দান করুন। আমার ভাইরা এবং বোনেরা, দেখেন সালাতের সাথে সম্পৃক্ত আজান, আজানের কত ফজিলত। আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবদের কণ্ঠনালী লম্বা হয়ে যাবে, সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সাহেবরা লম্বা মানুষ হয়ে যাবে আজানের কারণে। কারণ তার আজানের কারণে যত মানুষ সালাত আদায় করবে আল্লাহ পাক তাকে ওই সালাতের সমপরিমাণ সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। কারণ তিনি মানুষকে নামাজের দিকে ডাকছেন, আহ্বান জানাইছেন, দাওয়াত দিছেন, তিনি একজন দাইল আল্লাহ। এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জঙ্গলে থাকো আর যেখানে থাকো খালি আজান দিবা, কারণ কিয়ামতের ময়দানে যত মাখলুক তোমার আজান শুনবে সবাই তোমার জন্য সাক্ষী দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনদের জন্য ইস্তিগফারের দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, হে আল্লাহ আপনি মুয়াজ্জিনদেরকে মাফ করে দিন, মুয়াজ্জিনদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। তাহলে দেখেন নামাজের সাথে সম্পৃক্ত আজান, আজানের কত ফজিলত, সুবহানাল্লাহ। এইভাবে সালাতের সাথে যত কিছুর সম্পৃক্ততা আছে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলতময় করে দিয়েছেন। এজন্য অন্য কোন ইবাদত আপনার সাত বছর বয়সে নির্দেশ দেওয়ার কথা বলা হয় নাই, একটা ইবাদত শিশুকে সাত বছর বয়সে নির্দেশ দিতে হবে, সেটা কোনটা? মরু আওলাদাকুম বিসসালাওয়াহুম আবনা উসাবইন, সাত বছর হয়ে গেছে সন্তানকে ছেলে মেয়েকে নামাজের নির্দেশ দাও, ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়াহুম আবনা উআশার, দশ বছর হয়েছে এরপরে যদি সলাত আদায় না করে তাহলে শাস্তি দাও, প্রহার করো। অন্য কোন ইবাদতের ব্যাপারে এরকম কড়া নির্দেশ আসে নাই, কড়া নির্দেশ আসছে নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে, যেটা বালেগ হওয়ার পরে যাতে এক ওয়াক্ত মিস না হয়। এজন্য বালেগ হওয়ার আগ থেকেই কঠোর নির্দেশ, সাত বছর বয়স থেকে শুরু। আমাদের দেশে আমাদের সমাজে সাত বছর বয়স হলে বাচ্চারে নামাজ শেখায় না, নামাজের নির্দেশ দেয় না। যখন সন্তান ৩০ বছর হয়ে গেছে, ৩৫ বছর হয়ে গেছে, ৪০ বছর হয়ে গেছে, তখন মুরব্বী কয় ভাই কি করবো, ছেলে তো কথা শুনে না, নামাজের জন্য বলি ছেলের, ছেলে শুনে না। তো ছেলে শুনবো কোথা থেকে? ছেলেকে তো সাত বছর বয়সে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে, আপনি সাত বছর বয়সে না দিয়ে দিয়েছেন ৩০ বছর বয়সে, ৪০ বছর বয়সে। এই জন্য এটা একমাত্র ইবাদত যেই ইবাদত সাত বছর থেকে ট্রেনিং শুরু, প্রশিক্ষণ শুরু। কারণ এটা একদিন দুই দিনের প্রশিক্ষণ হয় না, এটা আপনি রমজান মাস আসলে দেখবেন, রমজানের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, তিন চার দিন মসজিদের নিচতলায় দোতলায় নামাজিরা জায়গা পায় না। আপনাদের দেশে হয় কিনা জানি না, ঢাকা শহরে দেখি যে দেখা যায় যে প্রথম দুই তিন দিন চার দিন আপনার যারা নিয়মিত মুসল্লি তারা নিচতলা দোতলা তিনতলায় জায়গা পায় না, ভেনা মসজিদে ঠেলা মসজিদে ভরপুর মসজিদ জমজমা, তিন চার দিন যাওয়ার পরে আস্তে আস্তে কমে যায়। মানে এটা এমন ইবাদত না যে হুজুগে পড়ে এটা করা যায়। নামাজ আদায় করতে হলে নিয়মিত অভ্যাস লাগবে, অভ্যাসে পরিণত করতে হবে এটাকে। এই জন্য এটা ট্রেনিং সাত বছর বয়স থেকে শুরু, এটা ট্রেনিং পনেরো বছর বিশ বছরে না, এটা সাত বছর থেকে শুরু হয়ে যায়। কারণ এটা খুবই কঠিন কাজ, অভ্যাস না করলে অনেকের মনে নামাজ পড়ার ইচ্ছা আছে কিন্তু তাও পড়তে পারে না। ভাই নামাজ পড়তে আসেন, দোয়া করেন হুজুর নামাজ পড়তে পারবো যাতে, মানে আপনি দোয়া করেন আল্লাহ কবুল করলে পড়বো, কবুল না করলে পড়বো না। ভাই নামাজ পড়েন ইনশাআল্লাহ পড়বো, মানে আল্লাহ যদি চায় পড়বো, আল্লাহ না চাইলে পড়বো না, এজন্য কয় ইনশাআল্লাহ পড়বো। ভাই নামাজ পড়তে আসেন, তো ভাই লুঙ্গি না পাক, লুঙ্গি পাক নাই, যারা নামাজ পড়ে না তাদের সারা বছর লুঙ্গি না পাক থাকে, এটা খেয়াল করে দেখবেন। যখনই আপনি নামাজের জন্য ডাকবেন আর কোনো উসিলা না পাইলে একটা উসিলা কয় লুঙ্গি ঠিক নেই, প্যান্ট ঠিক নেই, এই ওজরটা দেয় সব জায়গায়। এই জন্য নামাজিকে দাওয়াত দেওয়ার, বেনামাজিকে দাওয়াত দেওয়ার সহজ পদ্ধতি শুনে নেন। বেনামাজি ভাই বোনদেরকে যখন নামাজের দাওয়াত দিবেন প্রথম কাজ হলো কোনো দাওয়াত দিবেন না, খালি খাওয়াইবেন, কি করবেন খাওয়াইবেন। অনেকে আবার আমরা খাওয়াই না, খাওয়াইতে রাজি নেই, কারণ খাওয়াইতে গেলে টাকা খরচ হয়। দাওয়াতের প্রথম কাজ খাওয়াইতে হবে। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল ইসলামে খায়ের, নবী সাল্লাম বলছেন মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস। খাওয়া নিজে কত বরকত, খাওয়াইলে বুঝবেন আপনি। একজন বেনামাজি ভাইকে প্রতিদিন খালি খাওয়াইতে থাকেন, খাওয়াইতে থাকেন, খাওয়াইতে থাকেন, দাওয়াত দিয়েন না, কিচ্ছু বলিয়েন না, খালি খাওয়াইবেন। খাওয়াইতে খাওয়াইতে এক মাস গেছে, সাত দিন, দশ দিন, বিশ দিন ধরেন এক মাস চলে গেছে, খালি খাওয়াইছেন। একদিন যখন আজান হবে, আপনি রেস্টুরেন্টে বসে খাওয়াইতেছেন, বলতেছেন ভাই চলেন নামাজটা পড়ে আসি, এই যে এক মাস পর্যন্ত খাওয়াইছেন, আজকে কিন্তু এই কথা আর বলবে না যে না যাবো না। এক মাস যে খাওয়াইছেন, খাওয়ানির বরকতে সর্বোচ্চ ওজর পেশ করলে বলবে যে লুঙ্গিটা ঠিক নেই বা প্যান্টটা ঠিক নেই, কারণ বেনামাজি ভাই বোনদের এটা ঠিক থাকে না সবসময়। তখন আপনি বলবেন যে ভাই প্রথম দিকে নামাজ শুরু করলে এই লুঙ্গি ঠিক না থাকলেও চলবো, অসুবিধা নেই, আজকে আসেন দেখবেন আলহামদুলিল্লাহ চলে আসবে। চলে আসলে আপনি মসজিদ পর্যন্ত এনে দেন, আনার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পথহারা বান্দাটাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিলাম, তোমার হাতে এনে তুলে দিলাম, রাব্বুল আলামিন তুমি তোমার এই বান্দাটারে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহর হাতে তুলে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাকে হেদায়েত দিবেন। কিন্তু আমি আপনি খাওয়াই না, কিচ্ছু করি না, সম্পর্ক গড়ে তুলি না, খালি ভাই নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসেন, তো নামাজ পড়বো কোথা থেকে? এজন্য আগে সম্পর্ক গড়ে তুলতে হবে, বেশি বেশি খাওয়াইতে হবে, এই খাওয়ানোটা একটা ইবাদত। আমার ভাইয়েরা এবং বোনেরা, নামাজের গুরুত্ব অপরিসীম, যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার। নামাজের কোনো কাপড়া নাই, মানে কোনো টাকা পয়সা দিয়ে নামাজের বিনিময় হয় না। আমাদের দেশে মানুষ মারা গেলে কয় এত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এত টাকা কাপড়া দেন, টাকা দিয়ে নামাজের কাপড়া হয় না। একজনের নামাজ আরেকজনেও পড়া যায় না, যদি পড়া যায় তো তাহলে ধনী লোকেরা নামাজ পড়া লাগতো না, টাকা দিয়ে একজনকে রাখলে হইতো যে তুমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত তোমারটা পড়বে পরে আমারটা পড়বে, এই বিনিময় হয় না নামাজ। এই জন্য যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে আমাদেরকে সলাত আদায় করতেই হবে। কি নামাজ নিয়মিত আদায় করতে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সলাত মৃত্যু পর্যন্ত বা জামাত আদায় করার তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে বেনামাজি বানায় কাউকে কবরে নিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সালাত আদায়ের পদ্ধতি আমরা মসজিদের ওলামায়ে কেরামদের থেকে, ইমাম সাহেবদের থেকে শিখে নিব। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, এই ভুল পদ্ধতিগুলো আমাদেরকে একটু জেনে নেওয়া দরকার। একটা হলো আমাদের হাত বাঁধার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে যতগুলো হাদিস পাওয়া যায় তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হলো বুকের উপরে হাত বাঁধা। কিন্তু অনেকে হাত বাঁধতে যায় এইভাবে বাঁধে বসে থাকে, মানে বাঁধতে চায় ভালো কথা কিন্তু সঠিকভাবে জানে না, এই জন্য এই দিকে এইটার বাহিরে যাবে না, এদিকে থাকবে, এই সীমা, এই সীমানার এদিকে থাকবে, হয় এখানে থাকবে অথবা একটু গেলে এদিকে থাকবে, কিন্তু একেবারে সীমানা অতিক্রম করে এইভাবে ধরে রাখা যাবে না হাতের মধ্যে। রাবলি আদানের সময় অনেকে একবারে এমনি করে হাত তোলে, হাত কাঁধ পর্যন্ত, সর্বোচ্চ কানের লতি পর্যন্ত এতটুকু উঠবে, তারপরে হাত কেবলা মুখী থাকবে, হাত এইভাবে থাকবে না। আমাদের দেশে দেখবেন হাত এইভাবে থাকে, মসজিদের ইমাম সাহেব, অনেক ইমাম সাহেব দেখা যায় তাকবীরে তাহরিমে বলার সময় হাত একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে এমনি থাকে। আমি অনেক মসজিদে লক্ষ্য করে দেখছি যে ইমাম সাহেবরা উত্তর দিকে আর দক্ষিণ দিকে হাত ধরে রাখে, ধরে রাখে নি তাকবীরে তাহরিমে বলে, হাত থাকবে কেবলা মুখী, পা থাকবে কেবলা মুখী, পা আবার এমনি করে রাখা যাবে না, এমনি করে রাখা যাবে না। আমাদের সহিয়া কিদের কোনো কোনো ভাইয়েরা দেখা যায় যে আঙ্গুলে আঙ্গুলে মিলাইতে যাই আবার এলোমেলো হয়ে যায়। মূল কথা হলো পায়ের সাথে পা মিলাইতে হবে, আঙ্গুলের সাথে আঙ্গুল না, এবং পায়ের পিছনের দিক সমান রাখতে হবে, পিছনের দিক সমান রেখে পুরা পা একবার আগাগোড়া পায়ের সাথে পা মিলাবেন। আর মিলানোর সময় একেবারে বেশি ফাঁক করা দরকার নাই, অশোভনীয় ফাঁক করা। আপনি যতটুকু কাপ বরাবর ফাঁক করে দাঁড়াবেন এর থেকে বেশি দরকার নেই, যাতে কাতারে কোনো ফাঁক না থাকে, পায়ের সাথে পা মিলে যায়, কাপগুলো বরাবর হয়ে যায়। আর রুকুর ক্ষেত্রে আমার পিঠ মাথা পা সমান থাকে, সেজদার ক্ষেত্রে যেন একবারে লেগে না যায়, সেজদার ক্ষেত্রে যাতে আমার হাতগুলো আলাদা থাকে। আমাদের মা বোনেরা দেখা যায় নতুন সিস্টেম বানায়নি আমাদের দেশে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য আলাদা কোনো সলাতের পদ্ধতি নির্ধারণ করেননি। নবী সাল্লাহ আলাইহিসাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেভাবে সলাত আদায় করতে বলছেন। তবে নারীদেরকে নবী সাল্লাম বলছেন তাদের শারীরিক কাঠামোর ভিন্নতার কারণে একটু শালীনতা বজায় রাখতে বলছেন। এই শালীনতা বজায় রাখার অর্থ এই নয় যে তারা আলাদা একটা নামাজের পদ্ধতি বানায় নিবে। এজন্য আমরা যেরকম পুরুষেরা খোলামেলা আদায় করি তারা এরকম খোলামেলা করবে না, তারা একটু পর্দা শালীনতা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে তাদেরকে, এতটুকুই। এর বাহিরে তাদের জন্য আলাদা কোনো রুকু, আলাদা কোনো সাজদা, আলাদা বৈঠক, এরকম আলাদা কোনো পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য নির্ধারণ করেন নাই। আর আমাদের তাফসিরুল কোরআন .com এ আমরা সলাতের একবারে প্র্যাকটিক্যাল অনুশীলন, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে রুকু, কিভাবে সাজদা আমাদের দেওয়া আছে। এখন তো ইন্টারনেটের যুগ, এখন আপনারা সেখান থেকে দেখে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।